সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। একটি প্রশ্ন হচ্ছে, كيف يدعو الإنسان كيف يدعو الإنسان ولا يستجاب له والله عز وجل يقول ادعوني استجب لكم। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি কে প্রশ্ন করা হলো, কি ব্যাপার মানুষ দোয়া করে কিন্তু তার দোয়া কবুল হয় না, অথচ আল্লাহ বলেছেন ادعوني استجب لكم, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি জবাবে বলছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এরপরে বলছেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে আমার সকল মুসলমান ভাইদেরকে নেক কাজের তৌফিক দান করেন, আকীদাগত দিক দিয়ে, কথাগত দিক দিয়ে, কাজ বা আমলিগত দিক দিয়ে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাক শুনব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা আমার ইবাদত পালনে অহংকার বোধ করে তারা জাহান্নামে লাঞ্ছিত বঞ্চিত হয়ে প্রবেশ করবে। সূরা গাফিরের 60 নম্বর আয়াত। প্রশ্নকারী বলছেন ইবনে উসাইমিনের কথা, তিনি দোয়া করেন কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করে না, ঠিক না? এটা প্রশ্ন জাগে কিনা? যেহেতু আল্লাহ বলল তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাহিত বস্তু দেব, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, তো আমি দোয়া করি, আমার দোয়া কবুল হচ্ছে না কেন? বাস্তবে এটা হচ্ছে একটা একটা প্রশ্ন, ইশকাল কিরকম হয়। এর জবাব হচ্ছে যে দোয়া কবুল করার জন্য কয়েকটি শর্ত রয়েছে, এইসব শর্ত পাওয়া গেলে দোয়া কবুল হয়। তাহলে শুধু আপনি যদি মুখ দিয়ে শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মনে নাই, এই অবস্থা আপনি মুমিন হবেন? তাহলে দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। শর্ত যখন শর্ত পাওয়া যাবে না, তোমার দোয়া নেই, দোয়া ঠিক আছে কিন্তু কবুল হবে না। প্রথম নম্বর, আশ-শর্তুল আউয়াল আল ইখলাস লিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল ইখলাস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অথবা খালিস নিয়তে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল ইখলাস লিল্লাহ এটা কিরকম, যেমন সে যখন দোয়া করে তখন সে মন দিয়ে আল্লাহর দিকে রুজু থাকবে, মনে প্রাণে আল্লাহর দিকে রুজু থাকবে, সে একথা বিশ্বাস থাকবে যে আল্লাহ তার দোয়া কবুল করার মতো সামর্থ্য রাখেন বা দোয়া কবুল করতে সক্ষম, আল্লাহ কাদের। আর এর সাথে সাথে সে আশা রাখবে আল্লাহ দোয়া কবুল করবে। আর এটা হয়তো শেখ সাহেব এখানে উল্লেখ করেননি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুউল্লাহ ফাইন্নাল্লাহ লা ইয়াকবালু আদ-দুআ আন কলবিন গাফিলিন লাহিন। তোমরা আন্তরিক বিশ্বাস সহকারে আল্লাহকে ডাকো, আল্লাহকে তুমি যখন ডাকবে আল্লাহর দোয়া আল্লাহর কাছে দোয়া করবে, বিশ্বাস থাকবে মন থাকবে তোমার যে আল্লাহ আমার ডাক শুনবে। উদুউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, বিশ্বাস থাকবে যে আল্লাহ তোমার ডাক শুনবে। ইজাবা মানে কি? কবুল করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরের দোয়া কবুল করেন না যে অন্তর গাফিল থাকে। এমনি শুধু মুখ দিয়ে বলছে দোয়া, রব্বানা যালামনা আনফুসানা, কিন্তু মনে নাই। বুঝতে পারছেন? যেমন তার উদাহরণ দিই, আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় সালাত শেষ করার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার পরেই দেখছেন ইমাম সাহেব হাত তুলে দোয়া করে, আর লোকজন তো পিছন থেকে আমিন আমিন বলল। অনেকে আছে এরকম হাত তুলে আর এরকম তাকায় আর এরকম করে। হ্যাঁ, তাইলে বলেন তো তার মনটা কোথায়? মনটা কোথায়? শুধু মন দিয়ে ইয়ে মনে এখানে নয়, শুধু মুখ দিয়ে এরকম বলছে। অন্যদিকে ফরজ সালাতের পরে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম জীবনে কখনো জামাত সহকারে কিংবা একা কখনো হাত তুলেননি। যদি হাত তুলে দোয়া করতেন তাহলে অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম থেকে প্রমাণিত থাকত। আপনারা বুঝতে পারছেন, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম প্রত্যেকটি কাজ করেন, যাই করেন সাহাবে একরাম উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ বিহামদি। আর এখানে এত বড় একটা আমল, নবী করিম সাল্লাহ ইসলাম ফরজ সালাত পড়ার পরে অন্য দোয়া করেছেন, ওগুলো উল্লেখ আছে, কিন্তু হাত তুলে দোয়া করেছেন বলে প্রমাণ নেই। অতএব বোঝা গেল এই সময় হাত তুলে কিনা ঠিক না, আল্লাহ আমাদের হেদায়ত দান করুন, বোঝার তৌফিক দিন। তাহলে ফরজ সালাত পড়ার পরে হাত তুলবেন না, জামাত সহকারে তুলবেন না, একাও তুলবেন না, বরং এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যেসব যিকির আজকার প্রমাণিত আছে ওগুলো আপনারা আদায় করবেন, যেভাবে এর পূর্বে আমাদের এই ক্লাসে এই দর্শে আলোচনা হয়েছে। দুই নম্বর শর্ত, সে যখন দোয়া করবে তখন তার ভিতরে এরকম অনুভূতি থাকবে যে তার প্রয়োজন নিয়েই আল্লাহর সামনে সে রুজু করছে আল্লাহর দিকে। কারণ হুয়াল্লাযী ইউজিবু দাওয়াতাল মুত্তারি ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু, আল্লাহর দিকে সে রুজু করবে, কারণ আল্লাহই বিচরিত প্রাণের দোয়া কবুল করে। আপনার মনে যদি না থাকে, আপনি শুধু হাত তুলে বসেন নেই, কায় মনোবাক্যে দোয়া করলেন না, মন থেকে দোয়া করলেন না, তাহলে দোয়াটা কিরকম হয়? তাই মনে প্রাণে দোয়া করতে হবে। তিন নম্বর শর্ত, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সে হারাম গিজা হারাম খাবার থেকে বাঁচতে বেঁচে থাকবে। হারাম গিজা হারাম খাবার থেকে বাঁচবে। এখন হারাম খাবার বলতে কি? হয়তো আপনি বলতে পারেন যে আমি মদ খাই না, মদ হারাম, তাই না? আর চেতন ঠিকই আছে, মদ হারাম সহ। আরেকটা হারাম আছে যেটা সর্বত্র বর্তমানে ছড়িয়ে আছে, তা হচ্ছে ধূমপান। ধূমপান কোনো ফায়দা নেই, মানুষের সামনে এরকম করে টানছি, বুঝ ফায়দা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে কখনো ধোঁয়া খেয়েছে? ধোঁয়া, ধোঁয়া হচ্ছে আগুন। কোথায় যদি আপনি দেখতে পারেন ধোঁয়া উঠছে, তো বলবেন কি ওখানে আগুন? তো আগুন খায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম খাবার খেতে নিষেধ করেছেন, খুব গরম, যার থেকে মানে এইমাত্র বাষ্প উঠছে, এই অবস্থায় খাবার খেতে নিষেধ করেছেন। বলেছেন যতক্ষণ পর্যন্ত তার বাষ্প না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও না। এটা তো খাবারের কথা, হালাল খাবারের কথা, আর এটা সরাসরি ধোঁয়া বা আগুন। অন্যদিকে যে জিনিস সে জ্বালাচ্ছে ওইটা জ্বলে যাচ্ছে, আর ওইদিকে হাঁদা আছে ওইটা ধোঁয়া ঠানছে। ইন্না লিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন, কত বড় মুসিবা, আর কি বলবো। এত সত্ত্বেও অনেক মানুষ ধোঁয়া ধোঁয়া খেতেই আছে। এখনো পর্যন্ত দেখেছি ডাক্তাররা এটা বা ভালো ভালো বিজ্ঞজন যারা এদিকে সতর্ক করেন, বলেন খবরদার ধূমপান করো না, কারণ ধূমপান হচ্ছে ক্যান্সারের প্রধান প্রধান কারণ হচ্ছে ধূমপান। বলে কিনা আপনারা বলেন তো? বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় অনেক দেখবেন সিগারেটের কভারে লেখা থাকে এইটা স্মোকিং ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক, আর না বলবে হার্মফুল, ক্ষতিকর লেখা থাকে না, বলবে এটা ক্যান্সার, গ্যাস্ট্রিক ব্যাস্ট্রিক এই সেই ওগুলোর কারণ। অতএব তুমি ওর থেকে দূরে থাকো, তারা তো খালাস। কিন্তু তারা বলছে আমি বলে দিলাম কিন্তু আমার পয়সা কামাইয়ের দরকার, তাই সে পয়সাও কামাই করছে, অন্যদিকে সে সিগারেটের কভার লিখিয়ে দিয়েছে, খবরদার ওগুলো খাও না, ওগুলো ক্ষতিকর। কিন্তু লোকজন তাই খায়, সবাই বলি না আউযুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে হারাম গিজা থেকে দূরে থাকতে হবে, এই তো একটা হলো সরাসরি খাওয়া হারাম, সরাসরি হারাম খাবারও খাবে না, অন্যদিকে কামাইটাও কি হবে না, তার হারাম হবে না। যেমন সুদ খায়, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম, মাশাআল্লাহ। কিন্তু আমাদের দেশে কি জানেন তো, বড় বড় লোকজন ঘুষ ছাড়া কোনো কাজই মানে কাজই চলে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, প্রশাসন সহ পাবলিক লেভেলের যেসব প্রতিষ্ঠান রয়েছে বড় বড়, ওগুলো তো লাজিম ঘুষ, ঘুষ না হলে কাজ হয় না। ইন্না লিল্লাহ, হালাল না হারাম? কিন্তু দেখা যায় যে ঘুষ ঘুষ খায় নমাজি হবা, কোন কোন লোক পাওয়া যায় ভালো নমাজ সলাত আদায় করে, সাজদার দাগ পড়ে গেছে কপালে, কিন্তু ঘুষ চালুই আছে, আছে কিনা? যারা সুদ খায়, ব্যাংক ব্যালেন্স বানিয়েছেন বড় বড় টাকার মালিক, আর ওখানে রেখেছেন, সুদই টাকা বাড়ছে, সুদের মাধ্যমে আপনার টাকা বাড়ছে, এটা হালাল না হারাম হলো? হারাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই যে সুদের মাধ্যমে কামাই করলেন অথবা এই মাধ্যমে কামাই করলেন, আরো জঘন্যতম আছে কি আরো জানেন? হাইজেক করে, সন্ত্রাসী করে, চুরি করে কামানো, বেশ্যাবৃত্তি করে কামানো, সব কি ওগুলো হারাম। আবার তুমি বলছো না আমি তওবা করে নিলে সব শেষ হয়ে যাবে, তোমার সে কিসে কিসে তওবা? আস্তাগফিরুল্লাহ আলাযিম, কোনদিন তওবা করবে? সেদিন দেখলাম, আর আমি নিজেই গেছি বাহরাইন, ইন্না লিল্লাহ, লোকজন আমাকে বলছে যারা আশপাশের লোকজন, ওখানে বেশ্যাবৃত্তি হয় সরাসরি। আর সেদিন একজনে নেটে ছেড়েছে, বলছে বাংলাদেশিরা এর মধ্যে অন্যতম, বুঝতে পারছ, বেশ্যাবৃত্তিতে। খবরদার, যদি তুমি মুসলমান হও, আল্লাহর দিকে রুজু করে ফিরে আসো, এরকম করে জিনার কাজে সহযোগী, আবার জিনা করছো, কিয়ামতের দিন মানে যখন তোমার মৌত আসবে তারপর থেকেই তো তোমার শাস্তি শুরু হয়ে যাবে। খবরদার, সকলকেই বলছি বেহায়াপনা বেলিল্লাপনা উলঙ্গপনা থেকে আমরা সবাই যেন দূরে থাকি। এমনকি যারা ফেসবুক থেকে নেট ব্যবহার করে, আপনাদেরকে এইসব কুকাজে দৃষ্টি ফেলা থেকে আপনাকে দূরে থাকতে হবে। হারাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ পাক, তিনি পাক আমলই কবুল করেন, পাক খাবারই কবুল করেন, পাক আমলই কবুল করেন, পাক সাদাকা কবুল করেন, যেহেতু আল্লাহ পাক। তাই তুমি অল্প কামাই করো, হালাল কামাই করো, পাক কামাই করো, আর এ থেকে অল্প টাকা সদকা করো, এটা আল্লাহ দরবারে কি হবে ইনশাআল্লাহ কবুল হবে। আর তুমি কোটি টাকার মালিক, হারাম উপায়ে তুমি কোটি টাকা উপার্জন করেছ, তারপরে ওরা মসজিদ বানিয়ে দিয়েছ, আস্তাগফিরুল্লাহ, অথবা এতিমখানা বানিয়ে দিয়েছ, অথবা হজ করেছ, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরুলিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ইমানদারগণ, তোমরা আমি তোমাদেরকে যেসব খাবার রিজিক দিয়েছি, যেসব পাক রিজিক দিয়েছি, পাক খাবার দিয়েছি, তোমরা তা হতে ভক্ষণ করো আর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো যদি তোমরা তার ইবাদত করে থাকো। এর দ্বারা বোঝা গেল আপনি যে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, যদি পাক গেদা হয়, পাক খাবার হয় আর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেন, তাহলে এটা আল্লাহর দরবারে কবুল হবে। হারাম যদি খান তাহলে এটা কি কবুল হবে? আলহামদুলিল্লাহ ফি সব আস্তাগফিরুল্লাহ, সব নেই, হারাম খাচ্ছে, সিগারেট খাচ্ছে। যারা সিগারেট খায় খাওয়ার সময় বিসমিল্লাহ বলে নাকি বলেন তো? আচ্ছা, সিগারেট খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে? আরেকটা উদাহরণ দিই, আপনি ভাত খাবেন, নিজ বাড়িতে খান, ঠিক না? চা খাবেন বাড়িতে খাবেন, সেন্টারে খাবেন, মসজিদ আল্লাহর করেও খাওয়া যায়, জরুরত মোতাবেক খাওয়া যায় কিনা? পায়খানায় কেউ ভাত খাবে, চা খাবে, মিষ্টি খাবে, তো একটা জিনিস খায়, খায় কিনা? মিথ্যা বলো না, সত্য বলেন, ওইটা কোনটা? সিগারেট খায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিরকম এটা হালাল হয়? আমরা হালাল যা খাই, যে কোনো মানুষ হালাল খাওয়ার কখনো, আমার জন্মলগ্ন থেকে এই যাবত আমি কখনো দেখিনি কোন একটা মানুষ ভাত খেয়েছে ওখানে পায়খানা করছে আর এদিকে ভাত খাচ্ছে, দেখেছেন? আস্তাগফিরুল্লাহ। তবে কেউ যদি মানে না, এরকম আমি দেখেছি কি, সে অসুস্থ, সব সময় পায়খানা বের হচ্ছে আর ওখানে খাচ্ছে, যদি কেউ এটা বলে, এটা একটা কথা হলো নাকি? হ্যাঁ, এটা তো আরেক ব্যাপার, এটা হচ্ছে অসুস্থতার ব্যাপার, এটা কথা হয়। কিন্তু সাধারণত না, ইমকিন কেউ পায়খানায় গিয়ে পায়খানা করবে আর ভাত খাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও আরেকটা প্রমাণ, ধূমপান করা হালাল না, হারাম। বলি না আউযু বিল্লাহ। ওখানে মানুষ যখন হাম্মামে যাবে, হাম্মামে যাওয়ার আগেই বলবে আউযু বিল্লাহি মিনাল খুবুথি ওয়াল খাবাইস, বলে কিনা? আমি শয়তান নর এবং নারীর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, আউযু বিল্লাহি মিনাল খুবুথি ওয়াল খাবাইস। ওটা বলে আপনি গেলেন, আবার ওখানে আবার আরেকটা খেয়ে। অতএব যারা সিগারেট খান আপনারা পরিত্যাগ করুন, আর এই মেসেজ সবসময় বলাবলি করো, কেন আলাম অযথা সময় নষ্ট করা, পয়সা নষ্ট করা, আল্লাহ আমাদের হেফাজত করুন। এখানে শেখ সাহেব রহমতুল্লাহ আলী একটা হাদিস উল্লেখ করেছেন, সেই হাদিসের দুই অংশ আমি এখানে পেশ করেছি। একটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক তিনি পাক আমল বা পাক খাবার ছাড়া, পাক ছাড়া কিছু কবুল করেন না। মুমিনদেরকে আল্লাহ সেই নির্দেশ দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন রাসূলদেরকে। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, সূরা বাকারার 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরুলিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ইমানদারগণ, তোমরা আমি তোমাদেরকে যে পাক খাবার দিয়েছি তা হতে তোমরা খাও আর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো। আবার বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ, তোমরা পাক খাবার খাও আর নেক আমল করো। তাহলে মুমিনদেরকে বলেছেন তোমরা পাক খাবার খাও, বলেছেন কিনা? আর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো। আর রাসূলকে বলেছেন তোমরা পাক খাবার খাও আর নেক আমল করো। তাহলে উভয় নির্দেশ রসুলদের যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। অতএব আমাদের উচিত আমরা কি খাবো বলেন? পাক না না পাক, পাক। হালাল না হারাম, হালাল। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তাই আজকে থেকে আমরা সবাই তওবা করি, বিগত জীবনে যা হয়েছে অনেকটা আছে হয়তো হালাল কিন্তু সন্দেহ সন্দিগ্ধ ছিল, সন্দিগ্ধ ছিল বা সন্দেহযুক্ত ছিল, হতে পারে কিনা? তাই যা হবে কিছু হয়ে গেছে, হয়তো অনেকটা স্পষ্ট অস্পষ্ট। যদি আমরা তওবা করে নিই, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিবে ইনশাআল্লাহ। তাই আমরা এখন থেকে সবাই প্রস্তুত এরকম আন্তরিক বিশ্বাস নিয়ে যে আল্লাহ তুমি আমাদের সকলকে পাক কামাই করার তৌফিক দাও, হালাল কামাই করার তৌফিক দাও, আর হালাল বা পাক খাবার খাওয়ার তৌফিক দাও। নিজে যেন খাই, নিজের পরিবার পরিজন কে যেন খাওয়াই, এমনি ভাবে গরিব দুঃখী কে যেন দেয়, যা দিই তা যেন কি হয়, পাক হয়। আল্লাহ তুমি তৌফিক দাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে লম্বা সফরে ছিল, চুল ছিল এলোমেলিন, এলোমেলো চুল, এলোমেলো মুখমণ্ডল, ধুলোমলিন, লম্বা সফরে। আর এটা বর্তমান জমানার সফর নয়, আগের জমানার সফর। এবারে বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে, দুহাত তুলে উপরের দিকে ইয়া রব, অর্থাৎ হে আমার রব, হে আমার রব বলে আল্লাহকে ডাকছে। সফরের অবস্থায় আল্লাহ দোয়া কবুল করে, ইয়া রব বলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, বুঝতে পারছেন? বিভিন্ন কারণ কোরআন করিমে দেখবেন বেশিরভাগ দোয়াই আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, দেখবেন আল্লাহ আমাদেরকে বলে তোমরা রব্বানা রব্বানা রব্বানা, ঠিক না? ঠিক দেখবেন, এমন সংক্ষিপ্ত আলোচনা তো আর সংক্ষিপ্ত করে নিচ্ছি। এমনি ভাবে আরেকটা আমল, ইয়া রব বলে ডাকলে দোয়া কবুল, আর উপরের দিকে দুহাত তুলে, দুহাত তুলে দোয়া করলে দোয়া কবুল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তার কোনো বান্দা দুহাত তুলে উপরে আল্লাহর দিকে তুলে দোয়া করে তো আল্লাহর লজ্জাবোধ হয়, আল্লাহ পাক তাকে খালি হাত কিরকম ফিরিয়ে দেন। অতএব এই সব হচ্ছে দোয়া কবুল হওয়ার আলামত। কিন্তু এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করছে না, কেন বলছেন? ওমাতামুহু হারাম, ওমালবাসুহু হারাম, ওমাশরাবুহু হারাম, ওগুদিয়া বিল হারাম, ফান্না ইসজাবু লিযালিক। তার খাবার হচ্ছে হারাম, লেবাস হারাম, পানীয় হারাম, খাবার হারাম, পোশাক হারাম, বুঝতে পাচ্ছেন? সে পুষ্টি লাভ করেছে হারাম গিজার দ্বারা, এই অবস্থায় তার দোয়া কিরকম কবুল হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব বুঝা গেল এই হলো আরেকটি শর্ত, যে মানুষ হালাল কামাই করবে, হালাল খাবে, আর এই অবস্থায় হালাল গিজার দ্বারা তার শরীরে যেন পুষ্টি লাভ হয়, এবারে যদি দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। আজকের এই মতো এখানে থাকলো, বাকি অংশ এই প্রশ্নের আগামী সপ্তাহে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খাইরা।